عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, মহান করুণাময়, মহাক্ষমাশীল, মহাদাতা, যিনি আমাদেরকে, মানুষকে এবং সেই সাথে জিনকে এমন এক দিন দিয়েছেন যে দিন পালন করে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারি এবং আখেরাতে জান্নাত লাভ করতে পারব ইনশাআল্লাহ। আমরা আজকে একটা এমন বিষয়ে কথা বলব যে বিষয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি শান্তির দ্বারা বিকশিত হোক তার উপর, যার জন্ম এবং যার আগমন এই সারা পৃথিবীর জন্য আলো, যিনি আলো হয়ে এসেছিলেন পৃথিবীর অন্ধকারকে দূর করতে, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার তিনি দূর করে গেছেন। তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার আখলাক চরিত্র অতুলনীয়, অবর্ণনীয়। তার মতো এ পৃথিবীতে না কেউ ছিলেন আর না কেউ আছেন। আল্লাহর পরে তার স্থান। সেই ব্যক্তিত্বকে নিয়ে, সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে কিছু মানুষ ব্যঙ্গ করে, কিছু মানুষ অতিরঞ্জন করে তাকে তার আসন থেকে উপরে তুলে দেয়। অথচ আমরা আদিষ্ট হয়েছি যে যার স্থান যেখানে তাকে আমরা সেই স্থানে রাখব, মেয়ের স্থান মেয়ের কাছে, মায়ের কাছে না, বইয়ের স্থান বইয়ের কাছে, মায়ের কাছে না। আপনার মা তার স্থান আলাদা, বউ তার স্থান আলাদা, মেয়ে তার স্থান আলাদা, পৃথক পৃথক যার যে স্থান আছে তার স্থান থেকে আমরা নামাব না। এটা হচ্ছে যুক্তি, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু কিছু মানুষ আছে যারা শরীয়ত পালন করে না, যারা ভক্তি ভাজনের প্রিয়তমের কথা মেনে চলে না, কিন্তু প্রিয়তমের জন্মদিনকে পালন করা নিয়ে খুব বাড়াবাড়ি দেখায়। কিছু হতভাগা কুসন্তান আছে যারা মা বাপের কথা শোনে না, মা বাপকে মানে না, মা বাপকে কাছে রাখে না, নিজের সুখ হারিয়ে যাবে এই ভয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে আসে। আর বৎসরান্তে মাতৃদিবসে এক বসা ফুল নিয়ে মাকে সালাম জানিয়ে আসে, প্রণাম জানিয়ে আসে। হতভাগা এরা, বলুন সেই এক বসা ফুলের দাম কি যে তার মাকে কাছে রাখলো না, মায়ের খিদমত করলো না, মায়ের পদসেবা করলো না, যার পদতলে বেহেশত আছে, বরং এক তোড়া এক বোঝা ফুল নিয়ে মাতৃদিবসে তাকে সালাম জানিয়ে এলো। সেই মাতৃ দিবসের এই পালন কি তাকে বেহেশতে নিয়ে যাবে? কোনদিন না। হাস্যকর, আমি আজকে আপনাদের সামনে কয়েকটি পয়েন্টের কথা বলবো, মনে রাখতে বলবো, মুখস্থ করতে বলবো, ব্রেনে রাখতে বলবো, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন গতকাল গেল বড়দিন, আর আসছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আর আগামীতে আসছে 12 তারিখে রবিউল আউয়ালের আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। ওরা যেমন মাতামাতি করলো, আর সেই মাতামাতিতে আমাদের কিছু মানুষও অংশগ্রহণ করলো, তবে রবিউল আউয়ালে যে মাতামাতি হবে তাতে কিন্তু ওরা আসবে না মাতামাতি করতে, তাতে ঠিক আমরা রাজেশ, আমরা রুবেল, আমরা অমক চমক নাম ওদের নাম রাখতে পারি, কিন্তু আমাদের আব্দুল গফুর আব্দুল সাত্তার নাম ওরা কেউ রাখবে না। আমরা বুঝি না, আমরা বুঝি না। কয়েকটি পয়েন্টের কথা বলি। এই জন্মদিন উপলক্ষে যারা বাচ্চাদের জন্মদিন পালন করে, সম্ভবত বলেছিলাম হ্যাপি বার্থডে যারা পালন করে, বছর আনতে খুশি মানায়, মোমবাতি নিভায় এবং কেক কাটে, আপনার বয়স থেকে একটা বছর ক্ষয় হয়ে গেলে সেটা আনন্দের কিছু না, সেটা কি নিরানন্দের। কিন্তু তারা আনন্দ করে, একটা বছর ক্ষয় হয়ে গেল আনন্দ করে। তেমনি মরণের পরে যে জন্মদিন মানুষ পালন করে, বছরে একবার সেই মানুষটাকে স্মরণ করে, বছরে একবার স্মরণ কিন্তু যথেষ্ট না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বছরে একদিন স্মরণ করেন, স্মরণ করা মানে সেই জিকির না, বরং তার আখলাক চরিত্র, তার হাদিস ইত্যাদি, তার বাণী ইত্যাদি যদি আলোচনা করেন, তাহলে সেটা যথেষ্ট না, বরং আল্লাহর জিকির থাকবে সব সময়। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থাকবে সব সময় আপনার কাছে। আপনি বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বসেছিলেন, বসতেন, আপনি এখান থেকে বের হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বের হতেন, মসজিদে ঢুকবেন কোন পা আগে বাড়াবেন, বাথরুমে ঢুকবেন কোন পা আগে বাড়াবেন, আগে বের করবেন, জুতো পরবেন কোন পা আগে পরবেন, কোন পা আগে খুলবেন, খেতে বসবেন কিভাবে খাবেন, কি বলে খাবেন, খাওয়া শেষ হলে কি বলবেন, এই যে খেয়াল, এই খেয়ালটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে সর্বদা স্মরণ করায় না? আপনি পারবেন? আপনি যদি মুসলমান হন, মুমিন হন, তার আদর্শ না নিয়ে আপনি পা এক পা চলতে পারবেন না, এমনকি পৃথিবীতে চলার সময়, মাটির উপরে চলার সময়ও আপনাকে খেয়াল রাখতে হবে তার কথা, কিভাবে চলতে। আমরা চেষ্টা করলে তার মতো হতে পারবো? বলুন, আমরা চেষ্টা যদি করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো হতে পারবো? মোটেই না, কোনোদিন, অসম্ভব। কিন্তু আমরা চেষ্টা করলে তার আদর্শকে পালন করতে পারবো, না পারলে আলাদা কথা, যথাসম্ভব চেষ্টা করলে তার যে আদর্শ ছিল যেগুলো আমরা করতে পারবো, আমাদের সাধ্যে আছে, সেগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। ব্যাস, এবার আমি পয়েন্টের কথায় যাই। প্রথম নম্বর কথা মনে রাখুন এবং মুখস্থ করে নিন, যে দীনে ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ মানে দেখছেন এটা খালি আছে, এটা আপনারা লক্ষ্য করছেন, একটু খালি আছে, এটা দেখুন, এটা দেখছেন কোন খালি নেই, ফুল, একদম ফুল আছে। এখানে যদি আপনি বলেন এক বিন্দু দেবো, তো সেই বিন্দুটা গড়িয়ে যাবে, হয় সেই বিন্দু আর না হয় এখান থেকে এক বিন্দু গড়িয়ে গিয়ে বাইরে পড়বে। কিন্তু এখানে যদি আপনি বলেন কয়েক বিন্দু দেবো, প্রায় 25-30 বিন্দু এতে জায়গা পাবে, খালি আছে। আপনার দীন এ ইসলাম এইরকম না এইরকম, ফুল, এক ফোঁটা রাখার জায়গা আছে, জায়গা নেই, পরিপূর্ণ হয়ে গেছে। তার দলিল কি কোরআন থেকে? আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি, মালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে আজ পরিপূর্ণ করে দিয়েছি। মালিয়া, মালিয়া মানে কি? আমরা সবসময় বলি মালিয়া, মালিয়া মানে কি? ওই যে ওরা বলে হাউসফুল, একদম ভোল, খালাস, আর জায়গাই নেই, উপায় নেই, আর ওখানে কিছু রাখতে গেলে কিছু পড়বে, অতএব প্রথম পয়েন্টটি বললাম যে দিন হচ্ছে পরিপূর্ণ, সেখানে আর কিছু রাখা যাবে নতুন করে যাবে না। যে আমল যে কাজ সেই সময় কোন দিন ছিল না, আর যদি নতুন করে কেউ বলে এটা দিন, মানা যাবে? মোটেই না, যেহেতু পরিপূর্ণ বলা হয়েছে, জায়গা নেই সেখানে কিছু রাখার, কিছু করার জায়গা নেই। মনে থাকবে দিন হচ্ছে পরিপূর্ণ, তখন যেটা দিন ছিল না আর দিন হতে পারে না। নম্বর দুই, প্রত্যেক আমল কবুল হওয়ার মৌলিক শর্তটি তৌহিদ। তৌহিদ, তৌহিদ ছাড়া আপনার কোন আমল কাজে দেবে না। তৌহিদ মানে কি? আপনি মুশরিক হবেন না, শিরিক করবেন না। এইবারে আমল কবুল হওয়ার দুটো শর্ত আছে, মৌলিক দুটো শর্ত আছে, সেটা হচ্ছে কি? প্রথম হচ্ছে ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি আপনি সেটাকে দিন মনে করেন তাহলে সেই দিনটা পালন করবেন কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি অন্য কারো তরিকায়, নিজের বানানো তরিকায় পালন করেন তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে 100%, কবুল হবে? মোটেই না, কবুল হবেই না। দুই নম্বর পয়েন্ট কি বললাম? যে যে আমল আপনি করবেন সেই আমল দুটো শর্তের ভিত্তিতে কবুল হবে, এক হচ্ছে ইখলাস, আর ইখলাসের অভাব নেই মাশাআল্লাহ। বহু মানুষ অনেক কাজ করে দিন মনে করে, ইখলাসের অভাব নেই, কিন্তু দ্বিতীয় শর্তটা বিশাল কঠিন, হয় জানে না, না হয় মানে না, আর না হয় মানে আপনি মুশকিল চলবে। সেটা কি? তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহদাসা বি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাত, যে ব্যক্তি আমাদের এই ব্যাপারে, আমাদের এই ব্যাপারে মানে দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না, অনেক কিছু আছে নতুন, আল্লাহ রাসূল কখন এইভাবে বাণী খাইছেন? এই বোতলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, ক্যামেরা ব্যবহার করেছেন, ইন্টারনেট ব্যবহার করেছেন, ফেসবুক ব্যবহার করেছেন, এগুলো ব্যাপার আলাদা। ব্যাপারটা কি? আমাদের দিনের ব্যাপারে, কারণ দিন হচ্ছে পরিপূর্ণ। সুতরাং যদি কোন ব্যক্তি এই দিনে নতুন কিছু আবিষ্কার করে তাহলে কি হবে? সেটা প্রত্যাখ্যানযোগ্য বিরাট। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে দূরে থাকো। কেন? কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যা কিছু নতুন হবে সেই নতুন যদি কেউ প্রয়োগ করে, ব্যবহার করে, তাহলে সেটা হবে ভ্রষ্টতা। অতএব নতুন মোবাইল যদি কেউ ব্যবহার করে সে ভ্রষ্ট হয়ে যাবে, তাই না? নতুন নতুন জিনিস তা না, দুনিয়ার ব্যাপার, দিনের ব্যাপারে, দিনের ব্যাপারে যদি কেউ নতুন নতুন আনে, প্রয়োগ করে, ব্যবহার করে, তাহলে পরে কি হবে? সেটা হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হলো জাহান্নামের পথ। মনে থাকবে তিন নম্বর পয়েন্ট, মনে রাখুন তিন নম্বর পয়েন্ট মনে রাখুন, যদি বিইউটি বাদ হয় তাহলে এই জরুরি নয় যে ইউ দিয়ে যা বলবেন সে বাবা একই রকম উচ্চারণ হবে, বরং পিইউটি কি হবে? বিউটি পাঠ যদি হয় তো বিউটি পুরো পাঠ হতে একটা কি বাধা আছে বলুন? কোন সমস্যা আছে? আপনি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ার বেশি জানা, ইংরেজি পড়ো, দেখবেন জিজ্ঞেস, আঙ্কেল বিউটি পাঠ, তো বিউটি পুট কেন হবে? আপনাকে জিজ্ঞেস করবে, বারবার বলবে, তখন আপনি কি উত্তর দেন? কি উত্তর দেন? যে উত্তরটা আপনি দেন সেই উত্তরটা দিনের ব্যাপারে, যে এখানে যদি এটা হয়, দিন যদি এটা হয় তাহলে এটা হবে না কেন? উদাহরণ দেব, উদাহরণ দেব, বিইউটি বার যদি হয় তো বিইউটি পার হওয়া জরুরি নয়, বিইউটি পুট। কেন সেটা আপনারা জানেন, যে ভাষাবিদরা যাদের ভাষা তারা এইরকমই উচ্চারণ করেছে, অতএব এই রকমই উচ্চারণ করতে হবে, না হয় আপনাকে বোকা বলা হবে। আপনি যদি বলেন বিইউটি পুট, আমি পুট মানে রাখা, অতএব রাখা না, আমি পার করব। তো যদি আপনি ইংরেজি ইংলিশ স্থানে যান, ইংলিশ স্থানে গিয়ে যদি বলেন পাঠ পাঠ, তখন এখন রাখার মানে কেউ বুঝবে? কেউ বুঝবে না। সুতরাং কি বললাম, তিন নম্বর পয়েন্ট মনে রাখবেন, বিইউটি বাদ হলে বিইউটি পুট হওয়া জরুরি না, বরং বিএম কি বা কি বলে বা হওয়া জরুরি না, বরং বা এখানে ভুল। চার নম্বর পয়েন্ট মনে রাখবেন, আপনার যে বাড়ি, আপনার যে জমি জায়গা, আপনার জমি, আপনার বাড়ি থেকে যদি কেউ বের করে দেয়, আপনার জমি থেকে যদি কেউ বের করে দেয়, তো আপনি দলিল দেখাবেন আপনার ভাইয়ের, আপনার ভাইয়ের বাড়ি দলিল দেখিয়ে আপনার বাড়ি দখল করার চেষ্টা করবেন, তাই না? কাজে কাগজে দেখাবেন, আপনার নিজের দলিল দেখাতে, আপনার যে বাড়ি সেই বাড়ির যে দলিল সেই দলিল দেখাতে হবে। আপনি যদি এক মহিলাকে সঙ্গে করে নিয়ে যান, অবশ্য আমাদের দেশে তো কোনো ব্যাপার নেই, যাকে বলবেন আমার বউ কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এখানে হোটেলে যান, এখানে প্রমাণ চাইবে, গাড়িতে বসিয়ে নিয়ে যাও, এটাকে দলিল দেখাও, তাই না? ম্যারেজ সার্টিফিকেট লাগবে না? এখন যদি আপনি শালির সার্টিফিকেট দেখিয়ে আপনার বউকে বউগুলো দখল করেন, কিংবা বইয়ের সার্টিফিকেট দেখিয়ে অন্য মেয়ে মেয়েকে নিজের বউ বলে দাবি করেন, কেমন হবে? চলবে? হ্যাঁ, ডান্ডা লাগবে, তাই না? তাহলে একজনের নিকাহনামা দেখিয়ে আর একজনকে বউ বলে দাবি করা যাবে না। মোট কথা সহজে যেটা আমরা বারবার বলি, যেটা প্রবাদ আছে সেটা মনে রাখবে, গাজীপুরের দলিল দেখিয়ে হাজীপুর দখল করা যাবে না। মনে থাকবে চারটে পয়েন্টের কথা মনে রাখবে, দিনের ব্যাপারে অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি দিনকে মনে করেন পরিচ্ছন্ন এবং এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ থাকবে, যদিও মুসলিমেও কিছু লোকের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে, যখন থাকবে না তখন দুনিয়া থাকবে না। মনে রাখবে দিনকে বিদাত মুক্ত করতে হবে। বিদাত মুক্ত কেন করা হয়, যে বিদাত মুক্ত না করলে জং লাগতে লাগতে লাগতে লাগতে একটা লোহা কি হয়ে যায়, শেষ হয়ে যাবে। যদি বিদাতকে আপনি বন্ধ না করেন, জং লাগা বন্ধ না করেন, তাহলে আসল জিনিসটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই দিনের ব্যাপারে বিদাতকে কি করা হয়েছে, বিরোধিত করা হয়েছে, তাকে প্রতিহত করা হয়েছে, তাকে লাগতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, তার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে আসুন আমরা জন্মদিনকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবী দিবস মিলাদুন নবী যে বলা হয়, সেই মিলাদ আমাদের পালন করা আমাদের জন্য কি যুক্তিসঙ্গত, শরীয়ত সম্মত, নাকি বিদাত গর্জনীয় এবং প্রত্যাখ্যানযোগ্য? আপনি ভালোবাসেন একটা মানুষকে, ভালোবাসার যে উপহার আপনি তাকে দিতে পারেন, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন, আপনি দুনিয়াতে কাউকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, ইচ্ছা মতো যার মতো দিতে পারেন, কিন্তু সেই ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা এক নয়। এ হচ্ছে পার্থিব ভালোবাসা, আর হচ্ছে শারীরিক ভালোবাসা। আল্লাহ রসুলকে ভালোবাসবেন শারীরিক ভাবে, আর সেই ভালোবাসা কিন্তু শর্ত কি, হ্যাঁ এগুলি বললাম, সেই ভালোবাসা দুটো শর্ত কি, এক হচ্ছে ইখলাস, দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। রাসূলকে ভালোবাসবেন, মুহাম্মাদকে ভালোবাসবেন, কার পথ অনুযায়ী, তরিকা অনুযায়ী, মুহাম্মাদেরই পথ অনুযায়ী। কিন্তু দুনিয়া কাউকে আপনি ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আর কাউকে ভালোবাসবেন, সমস্যা নেই, সেখানে বাধন নেই। তোমার কিছু দেবো বলে চাই যে আমার মন, আমি একটা ঘড়ি উপহার নেই, না আমার ঘড়ি আছে, বলবে তখন না উপহার, উপহার এক টাকার উপহার, উপহার আর এক লাখ টাকার উপহার, উপহার। আপনারা যারা বিভিন্ন বিবাহ বিবাহ শাদী ইত্যাদিতে লোকাচার যারা করে থাকেন, অবশ্য লোকাচারটা খারাপ, দাওয়াত দিলাম, দাওয়াতে জরুরি কিছু একটা নিয়ে যেতে হবে, না হয় কথা বলবে আপোষেই মহিলা মহলে বলে একটা কে দিয়েছে, তার মানে আমি ছোট হব না, অতএব আমাকে ঋণ করে হলো ভালো একটা জিনিস না নিয়ে গেলে সমস্যা আছে, এ লোকাচার দেশে আছে খারাপ জিনিস। কিন্তু যে বেচারি যার ক্ষমতা আছে এক টাকার একটা জিনিস দেবে, সমস্যা নেই, যার আছে এক লাখ টাকার দেবে, যে বড় লক্ষ দেবে উপহার, উপহার জিনিস, এখানে কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনার প্রয়োজন থাকলেও দেওয়া যাবে, না থাকলেও দেওয়া যাবে, তবুও দেখবেন, তবু উপহার দেওয়ার সময় যদি আপনি আপনার মা আপনার ওজন ঠিক না রাখেন, উপহার কবুল হবে না। যেমন আপনি আপনার স্ত্রীকে উপহার দেবেন, সৌদি আরব থেকে যাচ্ছেন, 8 বছর 10 বছর সফর করেননি, 10 বছর পর সফর করছেন, স্ত্রীর জন্য আপনি নিয়ে যাচ্ছেন তার দেহের জন্য বিভিন্ন লিবাস পোশাক এবং হাতের জন্য চুড়ি আর আঙুলের জন্য আঙুটি, ঠিক আছে? প্রথম দিন যখন তাকে চুড়িটা দিলেন, সোনার চুড়ি মাশাআল্লাহ, হাতে যখন করছে কোনো মতেই হাতে ধরছে না, আঙুলে আংটিটা হাতে ধরল না, শরীরের লিবাস তার গায়ে হলো না, কোনটা ঢলঢলে হচ্ছে আর কোনটা ঢুকছেই না, তাহলে সেই ক্ষেত্রে উপহার আমার কাছে গ্রহণযোগ্য, আপনার কাছ থেকে গ্রহণযোগ্য হবে, নাকি বলবো যে তোমার আগের মধ্যেও নেই যে আমি কতটা কেমন, আমার কিরকম লাগবে? হ্যাঁ, প্রত্যাখ্যান হবে না? হবে না, প্রত্যাখ্যান হবে। আপনি বাড়তি নিয়ে গেলেও যে বাড়তিটা আপনি করবেন সেই বাড়তিটা যদি মাপ অনুযায়ী না হয় তাহলে নিশ্চয়ই সেটা প্রত্যাখ্যান হবে। অনেকে বলে যে বাড়তি করলে ক্ষতি কি, দিন যা বলেছে তার থেকে আমি বাড়তি করবো, সেটা কি সমস্যা আছে? বাড়তি যদি মাপ অনুযায়ী হয়, বাড়তি যদি চাহিদা অনুযায়ী হয়, প্রয়োজন অনুযায়ী হয়, তাহলে ঠিক আছে। আপনার চাকর সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কাজ করে, আপনার বাড়ির সমস্ত কাজ করে দেয়, এবার রাত 12টার সময় পর্যন্ত যদি আপনার কাছে শুধু হুড়ু হুড়ু করে, আপনার পাটি কেটে দেবো, গাটি কেটে দেবো, হ্যাঁ, আপনার মনটা বিরক্ত হবে না? হবে না। অথচ ডিউটিও সে সূর্য ডোবা পর্যন্ত, কিন্তু সে বেচারি খুব ভালো লোক, আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়তেই চায় না। তো যে সময় সব সময় যদি ছাড়তে না চায় তো সমস্যা হবে না? হবে না। আপনার ঘুম আছে, আপনার পার্সোনালি জীবন আছে, বাড়তি জিনিস যদি প্রয়োজনীয় হয় সেটা ঠিক আছে। এই জন্য নফল আল্লাহ তাআলা পছন্দ করেন, তাই না? ফরজ পালন করা পছন্দ করেন, আর নফল দ্বারা বান্দা মর্যাদা বৃদ্ধি হয়। নফল একে বলে নফল, নফল মানে কি? বাড়তি। কিন্তু এই নকল থেকে আরো কিছু যেটা বাড়তি, সেই বাড়তি হচ্ছে এমন যা রাসূলের তরিকা বাইরে, আর নকল হচ্ছে তরিকার ভিতরে, আর বিদাত হচ্ছে তরিকার বাইরে। আরো একটা কথা বলি, আপনারা যারা চাষ করেছেন বা করেন, এখানেও চাষ অনেকেই করেন, মনে করুন পেঁয়াজ লাগিয়েছেন, পেঁয়াজে কখনো কখনো ঘাস উঠে, সেই ঘাসকে তুলে ফেলতে হয়। তো ঘাস তুলে ফেলবেন আর সেই সঙ্গে বাড়তি জিনিস নিন, সেই সঙ্গে যদি আপনি পেঁয়াজ তুলে ফেলেন সেটা কি উদ্দেশ্য? না। আমরা অনেকে বলে কি যে বিদাত তুলতে তুলতে দেখছি তো নামাজও তুলে দেবে, কত বেকুব বলে থাকে, বলে যায় এটা বিদাত ওটা বিদাত, দুদিন পরে শুনবি নামাজ উঠে গেছে, ফরজ নামাজের পর মোনাজাত করে এলাম, এখন বলছে বিদাত, দেখি দুদিন পরে ওটাও তুলে দিয়েছে নামাজটাও তুলে, তাই হয় নাকি? বলছে পায়জামা খাটাতে খাটাতে দেখছি আন্ডার প্যান্ট হয়ে যাবে, পায়জামা খাটাতে খাটাতে আন্ডার প্যান্ট হয়ে যাবে, তাই তার মানে কি? তার মানে আসল জিনিসটা কি কেউ খাটায় না, বরং যেটা ঘাটের নিচে থাকে সেটা কেটে ফেলতে বলা হয় প্যান্ট, কারণ ওই অংশ জাহান নামে যাবে। তো যাই হোক, এসব যুক্তি থাকে, কিন্তু এই যুক্তি আমরা খণ্ডন করতে পারি এবং করা হয়েছে। শরীয়ত হচ্ছে একমাত্র যুক্তি, শরীয়তের কাছে কোন যুক্তি চলে না, যুক্তির চাকা অচল। এখন এই যুক্তির ভিত্তিতে আমরা দেখব যে মিলাদুন নবী কতটুক যুক্তিযুক্ত। তার আগে আমি আপনাকে আপনাদেরকে বলে রাখছি যে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কখন চালু হয়? হ্যাঁ, হিজরি সপ্তম হিজরির শুরুর দিকে, তার মানে 604 আর মতান্তরে 625 হিজরিতে মিলাদুন নবী চালু হয়। সর্বপ্রথম চালু করে ফাতেমিরা, ফাতেমি আমলে যখন তারা রাজত্ব করেছে মিশরে, আর ইরাকের ইরবিল শহরের আমির বা গভর্নর মুজাফফরউদ্দিন কুকুরুবি, নামটাও আছে কুকুবুরি, মুজাফফরউদ্দিন কুকুবুরি এই প্রথম মিলাদ চালু করে। আর 604, তার মানে 600 বছর আগে বা 600 বছরের ভিতরে কোনদিন মিলাদ পালিত হয়নি। তাহলে এটা নতুন আবিষ্কৃত নাকি শরিয়ত? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা বহু পরে একটা আবিষ্কৃত জিনিস। এবার চলুন তাদের যুক্তি আপনারা টিভিতে শুনবেন, হুজুর 35 খানা দলিল দিয়ে প্রমাণ করছে মিলাদ করতে হবে, 35 খানা দলিল। তার মধ্যে কিছু দলিল আছে, আজে বাজে দলিল তো আছে, এবং সেই দলিলগুলো আপনি প্রথমে চারটে পয়েন্ট বলেছি, সেই পয়েন্টের ভিত্তিতে আপনি নিজেই খণ্ডন করতে পারবেন। চলুন কিছু দলিল। যার নিন্দায় কোরআনে একটি সূরা আছে, সেই আবু লেহাব পবিত্র জন্মের খবর শুনে আনন্দে উৎফুল্ল হয়ে ক্রীতদাসী সোয়াইবাকে হাতের দুই আঙ্গুলি দ্বারা ইশারা করে আজাদ করে দেয়। অতঃপর তার মৃত্যুর পর কোন ব্যক্তি তাকে স্বপ্নে দেখে এবং জিজ্ঞাসা করে, তুমি কি অবস্থায় আছো? সে বলে, আমি দোজখে আছি, তবে আমি সোমবার রাত্রিতে আমার আজাদ কমিয়ে দেওয়া হয়, আমি এই দুই আঙ্গুল হতে পানি চুষে খাই, কারণ জাহান্নামে যেন পানি পড়ে না। তো আমি যেহেতু কি এই দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তাসির সোয়াইবাকে মুক্ত করেছিলাম, তাই আল্লাহ তাআলা আমাকে দুই আঙ্গুল দিয়ে পানি চুষে খাওয়ার ক্ষমতা দিয়েছেন বা অধিকার দিয়েছেন। ইমাম হাজনি বা ইমাম জাজনি নকল করার বর্ণনায় আপনারা জানেন যে এই যে কথাটা বলা হলো, ইতিহাসটা বলা হলো, এটা কি হাদিস? এটা হাদিস না, এটা তাও আবার স্বপ্নের খবর। এক ব্যক্তি দেখল, কে সেই ব্যক্তি যে স্বপ্ন দেখেছিল? সে মুসলিম না কাফের? তার স্বপ্নের কোন নাম আছে না মূল্য আছে? পরন্তু কাফেরের পক্ষ থেকে কোনো আমল পরকালে উপকারী নয়। যে স্বপ্নে আবু লাহাব বলল যে আমাকে এই দুই আঙ্গুলে পানসুতে দেখাবে, তাই না? তার মানে কি এটা আমলের বদলা? কি আমলের বদলা? ইশারা করে দাসী মুক্তি মুক্ত করার বদলা। আর আপনারা জানেন যে কাল পরকালে কিয়ামতের দিনে বা জাহান্নামে কাফেরের কোনো আমল কাজে দেবে না। তার কাফের কোনো আমল যদি কোনো কাজে না দেয়, আমি ওদের কীটকর্মগুলির প্রতি অভিমুখ করে সেগুলিকে বিক্ষিপ্ত ধুলি কণা স্বরূপ নিষ্ফল করে দেব। তাই হয় তাহলে আবু লাহাব এত বড় একটা একজন দুশ্মনের আসল, যার জন্য সূরা অবতীর্ণ হয়েছে তাপ্পাতিয়াদা আবু লাহাব, তাপ্পাতিয়াদা সেই কাফেরের এই আমলটা কি করে কাজে দিল যে সে জাহান্নামে দুই আঙ্গুল দিয়ে পানি চুষে খাচ্ছে? বাজে কথা, বহু ধারণা। বরং আমরা অতিরঞ্জন করে এটাকে প্রমাণ করার জন্য একটা দলিল রূপে পেশ করে থাকি। বেশ, নম্বর দুই দাবি, ওদের দাবি হচ্ছে তার জন্মরাত্রি শবে কদর অপেক্ষা উত্তম। তার জন্মরাত্রি দেখবেন ওরাই বলুক, তার জন্মরাত্রি শবে কদর অপেক্ষা উত্তম। শবে কদর কাকে বলে? রমজান মাসে আল্লাহ যেটা খাইরুম মিন আলফ শাহর, তার থেকেও তার জন্মদিন উত্তম। ঠিক আছে, দলিল দাও। দলিল যদি থাকে সমস্যা নেই, বুঝে না? অত বড় নবী, তার জন্মরাত্রি, তার জন্মরাত্রিটা এ রাত্রি কিছুই হয়নি, এ রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে না, তার থেকে উত্তম, কারণ যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার সে তিনি বেশি উত্তম। এ হলো যুক্তি। আচ্ছা, আপনার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রাত্রে হয়েছে না দিনে হয়েছিল? রাত্রে হয়েছে না দিনে হয়েছে? তার জন্ম রাত্রি আর সর্বপদের সাথে তুলনা করেন, কারণ তাদের না জানার ফল এটা। না জেনে যখন আন্দাজে কিছু করা হয় তখন নিজেরাই অন্ধকারে কুমতে পা দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দিকা ইয়াউম বলিত্তু ফিহে, এটা হচ্ছে সেই দিন, দিন দিন সোমবার, ইয়াউম মানে কি দিন, দিবাহা, এই হচ্ছে সেই দিবা, সেই দিন যেদিনে আমার জন্ম হয়েছে, এই হচ্ছে সেই দিন যেদিনে আমি প্রেরিত হয়েছি, এবং এই হচ্ছে সেই দিন যেদিনে আমার উপরে ওহী অবতীর্ণ হয়। ওই যে গালে এরাতে দিন রাত্রি, হ্যাঁ, এটা হচ্ছে দিন, দিন মানে ইয়াউম বলা হয়েছে। সুতরাং সেটা কোন দিন? সোমবার। এর সাথে ওর তুলনা নেই। তিন নম্বর দাবি হলো ঈদে মিলাদুন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। আমরা ঈদ কটা জানি? ঈদ উল ফিতর আর ঈদ উল আধা। বলছি ঈদ উল ফিতর ঈদ উল আধা থেকে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পালন করেছেন ঈদে মিলাদুন নবী বলে কোন ঈদ যদি তখন ছিল এখন আছে, আর তখন না থাকলে এটা জোর করে দাবি করা যে এই দুই ঈদ অপেক্ষাও এই দুই ঈদ পালন করো চাই না করো ওই ঈদ পালন করতে হবে শ্রেষ্ঠ ঈদ। আর আমরা বলি দুটো ঈদ বলছি, দেখো ওয়াহাবিরা তোমরা দুটো ঈদ বলো ঈদুল ফিতর ঈদুল আজহা, কিন্তু হাদিসে আছে এর থেকেও শ্রেষ্ঠ ঈদ কি? জুমা। জুমা ঈদ আছে না নেই? জুমাকে তোমরা ঈদ বলো। অতএব তৃতীয় ঈদ যখন রয়েছে তখন এই ঈদটা কেন ঈদ হবে না? তো আপনি কি বলবেন তখন? যে যে ঈদ তখন ঈদ ছিল না, জুমা তখন ঈদ ছিল না, ছিল না রাসূলুল্লাহ খোদি বলেছেন যেটা তখন ঈদ ছিল আমরা তখন ঈদ বলে মানব করি। শুধু জুমাই না, আরো তিনটে ঈদের দিন আছে, কি কি বলুন তো? কি কি আরো তিনটে ঈদের দিন? জুমা তো গেল, ঈদ উল ফিতর ঈদ উল আজহা গেল, আরো তিনটে ঈদের দিন কম আছে? হ্যাঁ, জুলহজের 11-12-13 তাশরিকের দিন। এই তাশরিকের দিনগুলো খান পান ভোজনের দিন, ঈদের দিন, আল্লাহর জিকিরের দিন। আমরা ঈদ বলে মানি তখন ঈদ ছিল এখনো আছে। আমরা দুটো ঈদ বলি না, দুটো ঈদ বলি বড় ঈদের কথা, আর এটা সাপ্তাহিক ঈদ। এই জন্য আমরা লিবাস পোশাক পরে যারা বেনামাজি তারাও আতর সুরমা লাগিয়ে মসজিদে আসে, যেহেতু জুমার দিন ঈদের দিন। আমরা তো অস্বীকার করছি না, কারণ সেটা ঈদ ছিল তখনও এখনো আছে। আর তোমরা যেটাকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলছো সেটা সেরকম ছিল? শুধু দাবি ভিত্তিতে গা জোড়ামি করে যদি করো তাহলে এটা হবে না। তাহলে ঠিক আছে, কিন্তু তাই হয় মানলাম যে ঈদ, তো সেই ঈদকে পালন করবে কিভাবে? এখলাস আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখলাস আছে, আল্লাহ নবীর প্রতি মহব্বত, আমরা পালন করবো সেই ঈদ। আর দ্বিতীয় শর্ত কি? তরিকায়ে মুহাম্মাদি, বলো ঈদ উল ফিতর পালন করার সময় কি করতে হয়? খাবার গায়ে যাওয়ার আগে খেজুর খেয়ে দিতে হয়, খেজুর খেতে হয়, তারপরে রাসা নিতে হয়, তকবীর পাঠ করতে হয়, সুরাকা দিতে নামাজ পড়তে হয়, খুতবা হয়, তাই না? তারপর ফেরার অনুপথে ফিরতে হয় ইত্যাদি ইত্যাদি। আর তোমাদের শ্রেষ্ঠ ঈদ পালন করার পদ্ধতি বলো, বলো নামাজ আছে নাকি আছে নাকি শুধু হই হুল্লোড় খান পান ভজন আর আনন্দ ফুর্তি আছে? ওদের দেখা দেখি আসলে লোভ সামলাতে পারছো না তোমরা। এই যে কাল যে আনন্দটা হলো, ওই আনন্দ করার একটা বিশাল লাইটিং না ফাইটিং আর কি সবকিছু না, যুগ যুবক যুবতী একসঙ্গে বান্ধবীদেরকে নিয়ে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে তারা ঘোরা বেড়ায়, আম খাওয়ান ফুর্তি খাওয়ান গাওয়ান ইত্যাদি, খুব ভালো লাগে। ওরা করছে আমরা করবো না কেন? হিংসা হয় ওদের দেখে, হিংসা করে হ্যাঁ নিজের ক্ষতি নিজে করে। সুতরাং বলো তোমাদের ঈদ পালন করার পদ্ধতি আছে? হাদিস কোরআনে বলা হয়েছে কি পদ্ধতি বলো? এই ঈদ উল ফিতর পালন করার পদ্ধতি আমরা জানি, ঈদ উল আজহা পালন করার কথা আমরা জানি, জুমার ঈদ পালন করার কথা আমরা জানি, আয়ামে তাশরিক কিভাবে পালন, তোমাদের যে শ্রেষ্ঠ ঈদ বলছো তা পালন করার পদ্ধতি বলো। নম্বর চার, মুসলমানদের জন্য বৎসরে দুটি ঈদ সীমাবদ্ধ নয়, একথা বলা হলো এবং সেটা তার খণ্ডন করা হলো। ঈদ মানে যা ফিরে ফিরে আসে, ঈদে মিলাদুন নবীও ফিরে ফিরে আসে। লেব আগে দেখে চেয়ার করো, তারপরে তার নকশা করো, চেয়ার এনে তারপরে নকশা করতে শুরু করে দিল। বলছে ঈদ মানে ফিরে ফিরে আসে, তো ঈদের মিলাদুন নবীও ফিরে ফিরে আসে, তো ঈদ যাই তো নেই, তো ফিরে ফিরে আসার কথা কি থাকলো? এমন এমন যুক্তি আজীব লাগে, আশ্চর্য। তারপরে ফিরে ফিরে যেটা আসে, 12ই রবিউল প্রত্যেক বছর ফিরে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তার মৃত্যুর দিনও ফিরে ফিরে আসে, তাই না? মৃত্যু দিনটার কথা লিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন কথা লিখে 12ই রবিউল আউয়াল, এটা কোনো সন্দেহ আছে? কিন্তু জন্মদিনে সন্দেহ আছে, 12 না 9 না কত সন্দেহ আছে, কিন্তু মৃত্যুর দিনে কোনো সন্দেহ নেই। তা তোমরা দিন, তোমরা যে মিলাদ পালন করছো সেটা আসলে আনন্দের জন্য না খুশির জন্য? ওই দিনে কি করতে হয়? যদি মৃত্যু দিন হয় তাহলে তো অন্তত পক্ষে সেদিনে তাও কিন্তু শরীয়তে বিধেয় না, বরং এটা শরীয়তে নেই। বেশিরভাগ ওরা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার নিয়ামত ও রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসব করতে বলেছেন। রহমত এবং যে নিয়ামত আল্লাহ দান করেছেন সেই রহমত ও নিয়ামত নিয়ে আনন্দ উৎসব করতে বলেছেন। যে উৎসব কথাটা দলিল কি কোরআনের যেমন অপেক্ষা দেখেন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। এখানে আল্লাহ বলছেন যে বলো যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত এই নিয়েই যেন তারা খুশি হয়, এই নিয়েই তারা যেন খুশি হয়। এখানে কি আল্লাহ বলেছেন যে নবী নবী নিয়ে খুশি হয় বলেছেন? তাহলে এখানে উৎস আছে যে আল্লাহর নিয়ামতটা কি, যে নিয়ামত নিয়ে খুশি হওয়া। দু নম্বর কথা এখানে কি উৎসবের কথা আছে, সেই নিয়ামত নিয়ে তোমরা খুশি হও। এখানে বলা হচ্ছে আনন্দ উৎসব করো, খুশি হওয়া আর আনন্দ উৎসব করা কি এক জিনিস হলো? আপনি মেহমান আমার বাড়ি এসেছেন আমি খুশি হই না হই না, মাশা আল্লাহ বহুদিন পরে আসেন আসেন বসুন, আর এইটা হলো নাকি তাকে নিয়ে তাকে দান করিয়ে তার সামনে ফুল দিলাম, হ্যাঁ তারপরে তার ওই যেমন কুমারী পূজা করে ওরা দেখেছেন কুমারী পূজা কেমন করে, তাকে সামনে বসিয়ে সুন্দর লিবাস দিয়ে কি দিয়ে ফোটা দিয়ে তারপরে ফুল অমুক দিয়ে তমুক দিয়ে, এই যে আনন্দ উৎসব করা দুটো কি এক জিনিস? আনন্দ করা আনন্দ উৎসব করা এক জিনিস না, খুশি হওয়া আর খুশির উৎসব করা এক জিনিস না। আল্লাহ তাআলা খুশির উৎসব করতে বলেনি। আর তাছাড়া এখানে যে কোরআনের আয়াত বলা হয়েছে এখানে কোরআনের ব্যাপারে বলা হয়েছে, আগে কোরআনের কথা বলা হয়েছে তোমরা কোরআন নিয়ে খুশ হও। তফসিলি কথা আছে কিন্তু সময় শেষ হয়ে গেছে। কি হলো তাহলে? যে আল্লাহর এই নিয়ামত দিয়ে তোমরা খুশি হও, খুশি হও মানে খুশি উৎসব করো তা নয়। আর দু নম্বর কথা এখানে ঈদের কথা, এখানে নবী মিলাদুন নবীর কথা উল্লেখ হয়নি। মুশকিল হচ্ছে এখানে দেখবেন মিলাদিরা যারা কিয়াম করে তারা দলিল দেয় যে কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওটা উসনাদি কি তাজিম কে লিয়ে উঠ খাড়া হই ইয়া নবী সালাম আলাইকা। এখানে কোথায় আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ো। তারপর মোনাজাতিরা যারা মোনাজাত ফরজ নামাজের পরে মোনাজাত করা জরুরি করে মানে গোয়ারতুমি করে মোনাজাত করছে গোয়ারতুমি করে, তারা বলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার দেখাবে তারা নির্দিষ্ট অবস্থায় জাহান্নামে যাবে। তো আল্লাহ কোথায় বলছেন যে ফরজ নামাজের পর দোয়া করবে না তাহলে জাহান্নামে যাবে? ওখানে আমভাবে দোয়া করার কথা আছে, ওখানে ফরজ নামাজের পর উল্লেখ নেই। ওরা এটাকে প্রয়োগ করে তো মনে করে কি যে এটা হচ্ছে ওইটা, আর তার ফলে তারা মনে করে যেমন বিউটি পাঠ হলে পিউটি পাঠ হবে, আসলে তা না। আরো অনেক কথা আছে কিন্তু সময় শেষ, যেহেতু কৃত আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফরিক দেন। এমন চারটে পয়েন্ট যেটা বলেছিলাম খুব মনে রাখবে, সারা জীবন আপনার কাজে দেবে, কি আপনার পর্যন্ত কাজে দেবে। আল্লাহ তারা আমাদেরকে সঠিক দিন বোঝার তফরিক দেন এবং এই দিনে যাতে বিধাতের বিধাতের কোন প্রকার অনুপ্রবেশ না ঘটে, কোন প্রকার ছিদ্র না থাকে, সেই চেষ্টা সবসময় বন্ধ করবেন, আল্লাহ আপনাকে যায় খায় দেবেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।